সেলিম রেজা নিউটনকে। স্নানের দশম বর্ষ যাপনে আপনাদের সকলকে আমন্ত্রণ। সময় ও অস্তিত্বের ভারবাহী অশ্বথের শেকড় এগিয়েছে সবার অগোচরে। জীবন চেতনা, জীবনের রস রসিকতা, জীবন জিজ্ঞাসা, এই নিয়েই নির্ভয়ে নিঃসংশয়ে নিঃসংশয়ে আমরা সারাদিন সকল প্রকার নতুনের ডাকে। স্নানের এই আলোকের উৎসবে আপনারা সকলে সবান্ধব আমন্ত্রিত। কোন দিক দিয়ে যেতে হবে গো? কিসের তারনায় আমরা উত্তাল সাগরে ডিঙ্গা ভাসাব? কোন তারনায় আমরা স্নানী ভাষায় ভেলা? কেন আমরা ছোট কাগজ করি, হাতে কলম তুলে নিই? কিসের তারনায়? এই তারনার বিষয়গুলো নিয়েই এবার ছোট কাগজ কথন উপস্থাপন করবেন কথক সেলিম রেজা নিউটন। আপনাদের ছোট কাগজ স্নান শোনা যাচ্ছে না? শোনা যায়? আচ্ছা, আপনাদের ছোট কাগজ স্নানের এই প্রতিষ্ঠাবার্ষিকীর যে উপলক্ষ আপনারা তৈরি করেছেন এবং নানাভাবে শ্রম এবং আরও বিভিন্ন রকমের বিনিয়োগ করে সারা দিন ধরে এবং এই দিনের আগের আরও নিশ্চয়ই অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের সবাইকে এই উপলক্ষে অভিনন্দন জানাই। আমি অনেক অস্বস্তি নিয়েই এখানে দাঁড়িয়েছি। অনুষ্ঠান, মঞ্চ, মাইক, আনুষ্ঠানিকতা, এগুলোর সঙ্গে আমার এক ধরনের বিচ্ছেদই ঘটে গেছে অনেক কাল ধরে। আমি যদি খুব বেশি ভুল না করে থাকি, আমাদের এই ক্যাম্পাসে এর আগে, আজকের আগে সর্বশেষ এরকম কোনো একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে কথা বলেছি সেটা সম্ভবত 2013-14 সালে, এবং সম্ভবত আপনাদের এই চিহ্নের প্রধান, চিহ্ন প্রধান প্রফেসর শহীদুল ইসলাম তখন একটা হলে প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন, সেখানে আমাদের মুক্তিযুদ্ধের শহীদ শিক্ষক হবিবুর রহমান স্যারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেখানে একটা নির্দিষ্ট বিষয়ে আমার লিখিত প্রবন্ধ পড়ার কথা ছিল। বিষয়টা আমার জন্য আগ্রহের ছিল এবং প্রবন্ধ পুস্তকে পরিণত হয়েছিল। সেই দিন সেটাই ছিল শেষ এই ক্যাম্পাসে আমি কথা বলা এইরকম কোনো অনুষ্ঠানে। আমি নির্দ্বিধায় না করে দিতাম, রাজি হতাম না। আমার রাজি হওয়াতে না হওয়াতে আপনাদের কিছু যেত আসতোও না। এই ধরনের অনুষ্ঠানে দাঁড়িয়ে কথা বলার মতো মানুষের অভাব নাই এবং সেটা সেখানে নির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকেই লাগবে এমন কোনো প্রয়োজনও আসলে নাই। এটা একটা শূন্যস্থান, যে শূন্যস্থান যে কোনো মানুষকে দিয়েই পূরণ করা যায়, নির্দিষ্ট কিছু তকমা বা স্ট্যাটাস বা পরিচিতি বাজার মূল্য থাকলেই তাকে এনে দাঁড় করিয়ে দেওয়া যায়। যেহেতু এটা চিহ্ন নামক প্রতিষ্ঠানের তরফে আহ্বান ছিল, যেহেতু এর পেছনে প্রফেসর শহীদ ইকবালের ভূমিকা আছে বলে আমি ধরে নিয়েছি, সে কারণেই আমি রাজি হয়েছি এই সুযোগটা। এই সুযোগটাতে সুযোগটাকে কাজে লাগিয়ে একটা নির্দিষ্ট বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণের জন্য আমরা খুব আজগবি একটা রাষ্ট্রীয় প্রণালীর মধ্যে জীবনযাপন করছি। এখানে আজব ঘটনা আমাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় এবং কত আজবভাবে কত আজব ব্যাপারকে কতটা স্বাভাবিক করে নিয়ে দিন যাপন করা যায় আমরা সেই অভিনয় প্রতিদিন করে চলেছি অজস্র মানুষ। এরকমই একটা আজব ঘটনা মুখোমুখি আমরা হয়েছিলাম মাত্র কিছুদিন আগেই আমাদের দেশের একটা ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে। আমি খুব কী বলবো যে ভদ্রতা বজায় না রেখে কথা বলার চেষ্টা করছি। একটা ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে খবর প্রচারিত হয় মহাসমারোহে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা নিউটন সহ আরও অনেকে ইয়াবা ব্যবসায় জড়িত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে বিশেষ ইয়াবা চক্রটি আছে তার তালিকা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোয়েন্দা সূত্রে দাঁড় করিয়েছে। খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বানানো তালিকা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইয়াবা চক্রের প্রধান ব্যক্তি হচ্ছে আমি। আমাদের বিশ্ববিদ্যালয়েরই আরও অনেক শিক্ষক কর্মচারী শিক্ষার্থী তাদেরকে ওই তালিকায় তাদের নাম আছে এরকমটা আমাদেরকে জানানো হয়। ইয়াবা সাংবাদিক দৌড়াদৌড়ি করেন, নানান জায়গায় যান, একটা সুন্দর ব্রেকিং নিউজ যেন তিনি দাঁড় করাতে পারেন সেই চেষ্টা করেন এবং তারই অংশ হিসেবে প্রফেসর শহীদ ইকবালের কাছেও এই সাংবাদিক মহোদয় যান। প্রফেসর শহীদ ইকবাল ক্যামেরায় আমরা যেটুকু দেখেছি, যেটুকু সংবাদ প্রচারিত হয়েছে আমরা দেখেছি, আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে এখনো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যদি ইয়াবা এবং মাদক এর সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাদের কীভাবে ব্যবস্থা নেওয়া উচিত, এটা যে অনৈতিক, এটা যে খারাপ, এটা যে নিন্দনীয়, এটা যে ভর্ৎসনাযোগ্য, এই মর্মে ইয়াবা সাংবাদিকের সঙ্গে বলতে গেলে একই সুরে সুর মিলিয়ে কথা বলেন। আমি জানি না সে সাংবাদিক তাকে এই তালিকাতে কারা কারা আছেন, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইয়াবা চক্রের প্রধান ব্যক্তি অর্থাৎ আমার নামটাও বলেছিলেন কিনা। এছাড়া ইতিহাস বিভাগের প্রফেসর আবুল কাশেম তার কাছেও সাংবাদিক যান এবং তিনিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং ইয়াবা সাংবাদিকতা জিন্দাবাদ ধরনের বক্তব্য পেশ করেন। শিক্ষকদের যেগুলো আসলে ব্যবস্থা নেওয়ার সময় হয়েছে, এই ধরনের সুরই সেখানে ছিল শিক্ষকদের বিরুদ্ধে। আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যাকে আমি বাদশাহী বিশ্ববিদ্যালয়ের বাদশাহ বলি, যার প্রাসাদ আমাদের সামনে অবস্থিত এই মুহূর্তেও, তার প্রাসাদের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি না, একটা বাদশাহের একটা পদ আছে আমাদের এখানে, আমি সেদিকে আসবো একটু পরে। তার কাছেও সাংবাদিক যান এবং তিনি বলেন যে আমরা ব্যবস্থা গ্রহণ করব এই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে। এখন এই ঘটনার দু তিন মাস চার মাস গেল বোধহয়, আমার ঠিক মনে নেই। তারপরে আবার প্রফেসর শহীদ ইকবালের তরফেই বলতে গেলে আহ্বান যে ছোট কাগজ নিয়ে কথা বলতে হবে। ইন্টারেস্টিং ইকবাল না, ইকবাল আমার অনেক পুরনো বন্ধু এবং আমার অনুজ বন্ধু। আমি এখানে যখন জয়েন করি, ইকবাল তখনও বাংলা বিভাগের ছাত্র, তখন প্রফেসর জুলফিকার মতিন এর কাছাকাছি থেকে তিনি পিএইচডির কাজ করছিলেন। আমরা দীর্ঘদিন এই ক্যাম্পাসে একসঙ্গে আছি, পরস্পরকে জানি। কী হয় যখন আমাদের মনে হয় যে বাতাস কোনো বিশেষ দিকে প্রবাহিত হচ্ছে, তখন কি আমরা এক ধরনের ভূমিকা পালন করি? এবং যখন আমাদের মনে হয় বাতাস অন্যদিকে প্রবাহিত হচ্ছে, তখন আমরা অন্য ধরনের ভূমিকা পালন করি? প্রশ্নটা ইকবালকে নিয়ে না। এখানেও একটা শূন্যস্থান আছে এবং শূন্যস্থানে যে কোনো কারোরই প্রায় নাম বসিয়ে দেয়া যায়, এবং আমি বাকি দুজনের নামও বলেছি। সাংবাদিক মহোদয় আর কারো কাছে গেলেও হয়তো একই ধরনের নিউজ বাইট, সংবাদের কামড়ানি সেটা পেতেন হয়তো। বাইট মানে আপনারা জানেন এখন সবাই টেলিভিশনের তিন চার কথায় একটু কামড়ে দেওয়ার। আমরা ছোট কাগজ করি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে, আমরা মঙ্গল গ্রহের ফাঁকা বায়ুশূন্য স্থানে দাঁড়িয়ে ছোট কাগজ করি না। আমরা এই অনুষ্ঠানটা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে দাঁড়িয়ে কাজ করার সুবিধা হচ্ছে এই যে খুব সহজে দৃষ্টি আকর্ষণ করা যায়। এটা ছোট জায়গা, সবাই সবাইকে চেনে। এখানে কাজ করার অসুবিধা হচ্ছে এই যে সবই দেখা যায়, কে কী করছেন আমরা সবাই সেটা দেখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। পাবলিক বিশ্ববিদ্যালয়, আমি নির্দিষ্ট করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথাই বলি আপাতত, এটা কোনো নিরপেক্ষ নিউট্রাল কোনো জায়গা না। হাওয়ার্ড জিন বলতেন যে ইউ ক্যানট বি নিউট্রাল অন এ রানিং ট্রেন। এটা একটা রানিং ট্রেন, এখানে আমরা চাইলেও স্থির থাকতে পারি না, এটা নড়ে, এটা মুভ করতে থাকে। এই ট্রেনের ইঞ্জিন এই সামনের বাদশাহী প্রাসাদে অবস্থিত। যখন যে ব্যক্তি এই প্রাসাদে অবস্থান গ্রহণ করেন, তিনি হয়ে ওঠেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিন। আমরা এখানে যারা শিক্ষকেরা আছি, আমরা যারা কর্মচারীরা আছি, আমরা বেতন পাই সম্ভবত এই ইঞ্জিনের পেছনে বগি হিসেবে চলাফেরা করার জন্য। যত দিন যাচ্ছে, আমাদের শিক্ষার্থীরাও তাদের নিজের নিজের ইঞ্জিন নির্ধারণ করছেন এবং সেই সেই ইঞ্জিনের পেছনে বগি হিসেবে হাঁটছেন। আমি এরকমই দেখতে পাই, আমার চোখে ঝাপসা লাগে। আমি খুব বেশি দেখতে চাই না, খুব বেশি এই ক্যাম্পাসে হাঁটতেও চাই না। নালিশ করার জন্য আমি এখানে আসিনি, আজকে 27শে মার্চ আপনারা বলছিলেন মুক্তিযুদ্ধ স্মরণ করছেন, মুক্তিযুদ্ধ এরকম কোনো অনুষ্ঠান ছিল না, মুক্তিযুদ্ধে কোনো নির্ধারিত আলোচক এসে বক্তৃতা করেননি, সামনে দাঁড়িয়ে অন্যরা শোনেন। মুক্তিযুদ্ধের মতো মুহূর্তগুলো আগে থেকে ক্যালেন্ডারের তারিখ ঠিক করে আসে না, এগুলো আগে থেকে প্রস্তুতি নিয়ে তৈরি করা অনুষ্ঠানের মতো না, কিন্তু আমাদের দেশে যত দিন যাচ্ছে আমরা অনুষ্ঠান দেখতে পাচ্ছি, অনুষ্ঠান। এখানে প্রফেসর রেজাউল করিম সিদ্দিকের ছবি আমাদের সামনে দাঁড়ানো, তার মৃত্যুর পরে আমরা সর্বশেষ দেখেছি কীভাবে মৃত্যু পূর্ব নির্ধারিত অনুষ্ঠান মালায় পরিণত হয়। আমরা এখন জানি যে আমাদের মধ্যেই কাউকে মেরে ফেলা হলে আমরা পরের দিন এবং ওই দিন কী কী অনুষ্ঠানে লিপ্ত হব। ছোট কাগজ করা অনেক সুন্দর সুন্দর কথা বলার বিষয় না, কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া কতগুলো অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয় না। অনুষ্ঠান বলতে আমি ক্লাসরুমে শিক্ষকের লেকচারিং থেকে শুরু করে পরীক্ষা, নাম ডাকা, হাজিরা, ইয়েস স্যার, প্রেজেন্ট ম্যাম থেকে শুরু করে সার্টিফিকেট নেওয়া এবং যাবতীয় কর্মকাণ্ডকেই বোঝাচ্ছি। যখন কোনো কাজের, আমাদের কাজের লক্ষ্য উদ্দেশ্য আগে থেকে নির্ধারণ করা থাকে, যখন আমাদের কাজ হয় সেখানে শুধু শূন্য স্থানে দাঁড়িয়ে অভিনয় করা, তখন সেটাকে আমি বলি অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রাণ থাকে না, অনুষ্ঠানে বাহ্যিক আয়োজন আড়ম্বর সেগুলোই বেশি থাকে। এগুলোর যে মানুষের জীবনে কোনোই মূল্য নেই সেটা বলা আমার লক্ষ্য না, কিন্তু এগুলোই যদি আমাদের লক্ষ্য হয়ে যায় তাহলে আর আমরা থাকি না। এখানে আজকের বাংলাদেশে আমরা যদি দাঁড়িয়ে বলতে না পারি যে মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মানুষের অসম্ভব সব রূপকথার মতো কার্যকলাপ, তাদের ত্যাগ, লড়াই সেগুলোকে পার করে আমরা এমন একটা বাংলাদেশ দাঁড় করিয়েছি যেখানে সমস্ত মানুষের মধ্যে একজন মানুষ সবার চাইতে বড় হয়ে উঠেছেন, আমরাই বড় করে তুলেছি। একজন মানুষ অনেক বড় হয়ে উঠবে, সমস্ত জ্ঞান তার, সমস্ত বুদ্ধি তার, সমস্ত মেধা তার, দেশ পরিচালনার সবচাইতে কার্যকর ক্ষমতা সক্ষমতা তার, এরকম যদি হয় আর বাকি সমস্ত মানুষের কাজ যদি হয় তার পেছনে পেছনে হাঁটা, তাহলে সেটা মুক্তিযুদ্ধের পরিণামে দাঁড়ানো একটা দেশের জন্য খুব সম্মানের হয় না, খুব আনন্দের হয় না। আমরা নতুন গণতান্ত্রিক উন্নয়নশীল একনায়কত্বের মধ্যে প্রবেশ করেছি এবং এখানে এটা বাইরে থেকে কেউ বন্দুক নিয়ে এসে আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেয়নি, এটা আমরাই সিদ্ধান্ত নিয়েছি এবং ঠিক করেছি আমরা যে বাংলাদেশের অনির্দিষ্টকাল পর্যন্ত সামনের ভবিষ্যৎ এই একনায়কতন্ত্রের অধীনেই চলবে এবং তার পেছনে আমরা আরও অনেক ছোট ছোট একনায়কেরা সারিবদ্ধভাবে হাঁটব, লেফট রাইট করব, প্যারেড করব, আমাদের পেছনে পেছনে আম জনসাধারণ, ভেড়ার পাল, গরুর পাল, তারা লাইন ধরে হাঁটবেন। আমাদের উন্নয়ন হবে, আমাদের গণতন্ত্র হবে। অনেক প্রাচীনকালে যাদেরকে আমরা শত্রু বলে জেনেছিলাম, সত্যি সত্যি সেটা মিথ্যা না, বানানো না, সেই শত্রুদেরকে আমরা মারছি, সেই শত্রুদেরকে আমরা মারতে থাকব এবং সেই শত্রুদের নাম করে আমরা যাবতীয় ভিন্নমত দমন করতে থাকব। আমরা প্রয়োজনে কাউকে ইয়াবা চক্রের প্রধান বানাবো, প্রয়োজনে কাউকে স্বাধীনতা বিরোধী বানাবো, প্রয়োজনে কাউকে আমাদের মতের, বাইরের মতের, খারাপ মতের, অশুভ মতের লোক বলে প্রতিপন্ন করব। এইভাবে বাংলাদেশ চলবে। বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে কাজ করার অসুবিধা হচ্ছে এই যে এখানকার সংগঠনগুলো, প্রায় সমস্ত সংগঠন, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাহিত্যের, সিনেমার সংগঠনগুলো এক একজন ছোট ছোট প্রধানের নেতৃত্বে পরিচালিত হয়। যে ব্যবস্থা, যে কাগজ, যে পড়াশোনা, যে বিদ্যাবুদ্ধি, যে সুন্দর সুন্দর কথা, প্রধান এবং অপ্রধান বলে আমাদেরকে আগে থেকেই ভাগ করে ফেলে এবং অপ্রধানদের কাজ হয় কোনোভাবে যদি আরেকজন ছোটোখাটো প্রধান হয়ে ওঠা যায় এই পর্যন্ত, তাহলে সেটা আমাদের জন্য আনন্দের হয় না। তাহলে সেটাকে আমরা ছোট কাগজও বলি না, লেখাপড়াও বলি না, সরেও সরেও বলি না। এই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকেরা, আমরা যতখানি না প্রফেসর তার চাইতে অনেক বেশি প্রশাসক। আমরা বিশ্ববিদ্যালয়ের মূল প্রতীক বলতে প্রশাসন ভবনটাকে চিনি। আপনি বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার দেখবেন, আপনি বিশ্ববিদ্যালয়ের নোটবুকগুলো দেখবেন, ডায়েরি, বাৎসরিক ডায়েরিগুলো যেখানে ফোন নাম্বার টাম্বার থাকে, দেখবেন প্রশাসন ভবন এবং প্রশাসনের বিভিন্ন কর্তারা, তারাই হচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতীক। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও তাই, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তো বটেই। আমরা একটা প্রশাসনে ভর্তি হয়েছি, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1973 সালের যে আইন এ পরিচালিত হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে, সেই আইনে, যে কোনো আইনে যেমন থাকে, আইনের শুরুতেই বলা থাকে যে এই আইনে কোন শব্দ দিয়ে কী বোঝানো হচ্ছে। আপনারা 1973 সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন খুলে দেখবেন, নিশ্চয়ই দেখেছেন অনেকবার, আবার দেখতে অনুরোধ করছি। সেখানে দেখবেন যে ইউনিভার্সিটি বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন 1973 কী বোঝায়। ইউনিভার্সিটি বলতে বোঝায় একটা কর্পোরেট বডি, আইন বলছে একটা কর্পোরেট বডি, একটা সংগঠিত সংস্থা, যে সংস্থায় একটা তালিকা, সংস্থায় কারা আছেন তার একটা তালিকা ওই আইনে কর্পোরেট বডির কথাটার নিচে দেওয়া আছে। এই তালিকা উপাচার্য থেকে শুরু হয় এবং আমি অনেক কাল ধরে যাকে বলি প্রশাসনের নিম্নাঙ্গ, সেই পর্যন্ত নেমে আসে। এটা হচ্ছে ইউনিভার্সিটি। আপনি ইউনিভার্সিটি না, আমি ইউনিভার্সিটি না, স্নান ইউনিভার্সিটি না, বাংলা বিভাগ কিংবা গণযোগাযোগ বিভাগ ইউনিভার্সিটি না, ইউনিভার্সিটি হচ্ছে প্রশাসন। যে কয়েকজন লোক হাতে গোনা, 15 জন, 20 জন, 25 জন, 100 জন, 150 জন, আপনারা তালিকা বানাতে পারবেন এই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে কাজ করার জন্য পয়সা পাওয়া যায়। পয়সাওয়ালা প্রশাসনিক পদের তালিকা আছে অলরেডি তৈরি করা, আমাদের প্রশাসন ভবনে গেলেই পাবেন। দুয়েক লোকের তালিকা, পদের তালিকা, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বড় করে ধরলে, আর ঠিকঠাক মতো ধরলে, ভদ্রতা বজায় না রেখে ধরলে বিশ্ববিদ্যালয় বলতে বোঝায় বিশ্ববিদ্যালয়ের বাদশাহকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 1973, আমি পুরনো কথাগুলোই বলছি বাধ্য হয়ে, পরিস্থিতি খুব পুরনো। পাবলিক ইউনিভার্সিটি অ্যাক্ট, চারটা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা, রাজশাহী, চিটাগং, জাহাঙ্গীরনগর, এই আইনে উপাচার্যের যে পদটা রাখা হয়েছে এই পদটা একজন এক নায়কের পদ, একটা বাদশার পদ। আমরা একটা ছোট গ্রামে থাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নামে, যেই গ্রাম একটা জমিদারির প্রথায় চলে, বাদশাহী প্রথায় চলে, এবং গ্রামের প্রধান জমিদার যা বলবেন, যেভাবে তাকাবেন ডাইনে অথবা বামে, মুখ দিয়ে খুব বেশি কথাও বলতে হবে না, তাইতেই সেই জমিদারের শান্তি সেপাহীরা, পেয়াদারা বুঝতে পারবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কী চায়। এটা শহীদ ইকবালের মামলা না, এটা সেলিম রেজা নিউটনের মামলা না, এটা আইনগতভাবে বৈধভাবে আমরা আমাদের দেশের পাবলিক প্রতিষ্ঠানগুলো কীভাবে চালাই তার মামলা। এই মামলার মতো করেই আমরা আমাদের গ্রামের পাঠাগারগুলো সাজাই, পাঁচজন বন্ধু মিলে একটা পাঠাগার বানাই, সেখানে একটা কনস্টিটিউশন বানাই, সেখানে বহিষ্কারের ব্যবস্থা রাখি, চাঁদা দিয়ে ভর্তি হওয়ার ব্যবস্থা রাখি, সেখানে আইন শৃঙ্খলা থাকে, সেখানে একজন সভাপতি থাকেন, একটা ছোটোখাটো রাষ্ট্র, একটা ছোটোখাটো জমিদারি, আধুনিক ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজেরিয়াল জমিদারি প্রথা। এটা শুধু বাংলাদেশ না, আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, ক্লাসিক্যাল ক্যাপিটালিজম এখানে নাই, এখানে কী আছে, এখানে বিশাল বিশাল কর্পোরেট বডি আছে, বিশাল বিশাল ব্যুরোক্রেসি আছে। আজকের যে আমেরিকান ক্যাপিটালিজম, সেই ক্যাপিটালিজমের বড় বড় ব্যবসায়িক এবং ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠানগুলো এক একটা বিশাল ব্যুরোক্রেসি। প্রাচীনকালের ক্লাসিক্যাল ক্যাপিটালিজমের যে মালিকরা ছিলেন, যে উদ্যোক্তারা ছিলেন, সেই উদ্যোক্তারা ছিলেন সাহসী, ডেসপারেট। তারা ঝুঁকি নিতেন, তারা নতুন নতুন উদ্যোগ নিতেন, তারা এমন সমস্ত প্রোডাক্ট বানাতেন যে প্রোডাক্ট মার্কেটে চলবে কিনা তা ঠিক নাই। অনেক প্রোডাক্ট চলতো না, অনেক ক্যাপিটালিস্ট ভেঞ্চার মার খেত, অনেকগুলো চলতো, দাঁড়িয়ে যেত। সেই ঝুঁকি নেওয়া ইন্ডিভিজুয়াল, স্বাধীন ডেসপারেট ইন্ডিভিজুয়াল আজকের এই ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজেরিয়াল আমেরিকান ক্যাপিটালিজমে নাই, নিও ফিউডাল ক্যাপিটালিজম, নতুন সামন্ত জমিদারি প্রথামূলক পুঁজিবাদ, যেখানে মাঝখানের আমলারা, কেরানিরা, তারাই হচ্ছেন এই পুঁজিবাদী প্রতিষ্ঠানগুলোকে চালান। আমাদের এখানে পুঁজিবাদী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের বালাই নাই, আমাদের এখানে সবই রাষ্ট্র, আমাদের গ্রামময় রাষ্ট্র হয়ে গিয়েছে। আমাদের গ্রামময় রাষ্ট্র হয়ে গিয়েছে যে এখানে জমিদারি প্রথা চলবে। বাংলাদেশ হলো সেই দেশ যেই দেশে পয়লা বৈশাখ থেকে 31শে চৈত্র পর্যন্ত, পয়লা জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত স্বাধীনতার বন্দনা করি আমরা নানানভাবে। এবং বাংলাদেশ সেই দেশ যেখানে কোনো ব্যক্তির মধ্যে স্বাধীনতার সামান্যতম ছিটে ফোঁটাও যদি আমরা দেখি আচারে আচরণে, চুলে, কেশবিন্যাসে কিংবা পোশাকে আশাকে, আমরা ছি ছি ছি ছি ছি ছি করতে থাকি। এটা হচ্ছে আমাদের স্বাধীন জমিদারি প্রথা। মানুষের বিরুদ্ধে দোষ দিয়ে এই সিস্টেম খারাপ এই কথা বারবার বলে কোনো ফায়দা হয় না। আমরা নিজেরা আসলে কি চাই, আমরা নিজেরা আমাদেরকে কি ভূমিকায় দেখতে চাই, কেমন মানুষ হিসেবে আমরা নিজেদেরকে কল্পনা করি, নিজেদেরকে নিয়ে নিজেরাকে আমরা কোনো স্বপ্ন দেখি, সেই স্বপ্নের ভিতরে কীরকম মানুষ হিসেবে আমাকে দেখা যায় নিজের স্বপ্নের ভিতরে, এটা হচ্ছে প্রশ্ন। যে তথাকথিত মৌলবাদীদের, যে তথাকথিত ধর্মান্ধদের, যে তথাকথিত প্রতিক্রিয়াশীল মানুষদের আমরা সারাক্ষণই নিন্দা করি, অশুভ শক্তি বলে আখ্যায়িত করি, এবং তার বিরুদ্ধে আমরা পুলিশ, গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় বল প্রয়োগকারী বাহিনীগুলোকে নিয়ে একসাথে লড়াই করতে চাই, সেই সমস্ত শক্তির বৈশিষ্ট্য কী? চিন্তাহীন, যুক্তিহীন, স্বাধীনতাহীন, আত্মমর্যাদাহীন অনুসরণ, মালগাড়ির মতো করে চলা, ব্যান্ড ওয়াগন পলিসির মতো করে চলা, সামনে ইঞ্জিন চলবে, পেছনে ট্রেন চলবে, একটা চাবি মেরে ছেড়ে দিবে, ঘড়ি ঘুরতে থাকবে, ঘড়ির কাঁটা ঘুরতে থাকবে, কী সুন্দর বিজ্ঞান! এই যে বিজ্ঞান, এটা হচ্ছে প্রতিক্রিয়াশীলতার বিজ্ঞান, সেই বিজ্ঞান আমরা চর্চা করি পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সেই বিজ্ঞান আমরা ক্লাসরুমে চর্চা করি, এখানে আমাদের পরীক্ষা মধ্যে চর্চা করি। মুখস্থ পূর্ব নির্ধারিত প্রশ্ন থাকে, মুখস্থ পূর্ব নির্ধারিত বমি আমরা খাতার মধ্যে উৎপাদন করি। এই চিন্তাহীনতার, আত্মমর্যাদা বোধহীনতার যে সংস্কৃতি আমরা দান করিয়েছি, এরই নাম আমরা দিয়েছি ছোট কাগজ, এরই নাম আমরা দিয়েছি স্বাধীনতা, এরই নাম আমরা দিয়েছি মুক্তিযুদ্ধ, এরই নাম আমরা দিয়েছি নতুন ধারার, বিকল্প ধারার চলচ্চিত্র। নামে কিছু যায় আসে না, আমরা প্যারেড করছি। এইটুকু আমরা যদি খেয়াল রাখি, মাথার উপরে নিজের মাথাকে, ঘাড়ের উপরে নিজের মাথাকে প্রধান হিসেবে গণ্য না করে আর কাউকে, যতক্ষণ পর্যন্ত আমরা প্রধান বলে গণ্য করতে থাকব, ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত কথা সুন্দর সুন্দর কথা হয়ে থাকবে। আমি এই আয়োজনকে নিন্দা করার জন্য কিংবা এই আয়োজনের অসারতা প্রমাণ করার জন্য এখানে আসিনি। তা যদি আমি আসতাম তাহলে আমি এই কাজ করতেই থাকতাম। আমি এই ক্যাম্পাসের বাজার মূল্যওয়ালা বক্তাদেরই একজন হিসেবে দীর্ঘকাল ধরে আছি, ছিলাম, থাকবো না। এই দেশে নাম কামানো খুব সহজ, একটু প্যারেড করতে হয়, একটু পেছনে পেছনে হাঁটতে হয়। এই দেশে নাম বিসর্জন দেওয়া খুব কঠিন, কিছুতেই আপনি নাম বিসর্জন দিতে পারবেন না। আপনার ডাইনে বাঁয়ে সামনে পিছনে ভক্তি দাঁড়িয়ে থাকবে, ভক্তি, মূর্তিমান ভক্তি। সেই ভক্তিরা আপনার নামকে ভক্তি করতে থাকবে, আপনাকে নাম বিসর্জন দিতে দিবে না। আমাদের আর নাম প্রয়োজন নাই কোনো কাজের, কোনো প্রতিষ্ঠানের, কোনো ব্যক্তির। আমাদের আর নিজেদের নাম প্রয়োজন নাই। চলেন আমরা নামহীন, গোত্রহীন হতে পারি কি না, আমরা পাল থেকে, গোত্র থেকে বেরিয়ে আসতে পারি কি না, আমরা নিজের দুই পায়ের উপরে দাঁড়িয়ে পাশে আরও একজন যে নিজের দুই পায়ের উপর দাঁড়িয়ে আছে তার সাথে হাত মেলাতে পারি কি না, এটা হচ্ছে আমাদের চিন্তার জায়গা। আপনারা স্নান, আপনাদের মতো আরও অনেক ছোট ছোট প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে কোনো ভালো কিছু নাই তা না, সবচাইতে বেশি ভালো যে জিনিসটা আছে সেটা হলো এখানে তাজা মানুষ আছে, যারা এখনও আমলা হননি, যারা এখনও চাকরি পাননি, যারা এখনও পদে পরিণত হননি। পদ মানে জানেন তো, পোস্ট, পদ মানে পা। যারা পায়ে পরিণত হননি, যাদের এখনও চোখ আছে, যাদের এখনও স্বপ্ন আছে, যারা এখনও এখানে অপ্রয়োজনে চিৎকার করতে পারেন, হইচই করতে পারেন, আড্ডা মারতে পারেন। মেলাকাল থেকেই আমি বলি, বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ক্লাসরুমের বাইরে, আমরা ক্লাসরুমের বাইরেটাকেও নতুন করে বৃহত্তর ক্লাসরুম যেন না বানাই, এই কথাগুলো বলা ছাড়া আমার সামনে কোনোই গতি নাই, কোনোই গতি নাই। বাকি জীবন ধরে সম্ভবত আমাকে নিত্য নতুন নিন্দুকের তালিকা বড় করতে হবে, বাকি জীবন ধরে আমাকে সম্ভবত আরও প্রচুর মানুষকে, প্রচুর বন্ধুকে আমার প্রতি বিরাগভাজন হয়ে উঠতে সাহায্য করতে হবে। কিন্তু কিছু কিছু মানুষের তো আর কোনো উপায় থাকবে না এই কাজ করা ছাড়া। কিন্তু আমি জানি, এই যে আপনারা যারা গান করছেন, আপনারা যারা গিটার বাজাচ্ছেন, আপনারা যারা, আপনাদের মধ্যে যারা যারা আমারই মতো ইয়াবা চক্রের সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন, এরকম অজস্র ক্লাসরুম বহির্ভূত মানুষের তাজা বাচ্চা যারা এখনও, আমি আবার বলছি, আমলা হয়ে ওঠেননি, পদ হয়ে ওঠেননি, তারাই আমাদের ভবিষ্যতের জায়গা। আমি জানি আপনাদের মধ্যে সবাই সব কিছু পছন্দ করে নিয়ে মেনে নেন না, যা কিছু আপনাদেরকে করতে হয় সেগুলো সবই যে আপনারা মহা আনন্দে এবং কিছুই না বুঝে করেন তা না, আপনাদেরকে বুঝতে হয়, আপনারা জেনে গেছেন। আপনারা এই সমস্ত বাধ্যতামূলক জানার বাইরে যদি আরও কিছু জানার সিদ্ধান্ত নেন, তাহলে আপনাদের মতো আপনাদের চাইতে অল্প বয়সী যে ছেলেরা খুব অল্প সংখ্যায় 1971 সালে অনিশ্চয়তার দিকে পা বাড়িয়েছিল, অনির্ধারিত জীবন এবং ঠিকানাহীন মৃত্যুর ঝুঁকি নিয়েছিল তাদের সঙ্গে, কিংবা আর কেএসের সঙ্গে, কিংবা এই বিশ্ববিদ্যালয়ে আমাদের সমাজবিজ্ঞানের অধ্যাপক লীলনের সঙ্গে, কিংবা এই বিশ্ববিদ্যালয়ে আরও অনেক ছেলে যাদের আমরা বারবার করে রক্ত দিতে দেখেছি তাদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। দেখা হওয়াটাই তো আসল ব্যাপার, তাই না? পরস্পরের সঙ্গে দেখা হওয়া, সত্যিকারের জীবিতদের সঙ্গে এবং সত্যিকারের মৃতদের সঙ্গে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমাকে এই এতক্ষণ ধরেও যে শুনলেন, রাগ করলেন না, খেপে গেলেন না, প্রতিবাদ করলেন না, তার জন্য ধন্যবাদ জানাই, সহ্য করার জন্য। গত বছর 15-20 ধরে আমাকে এমন সব অভিজ্ঞতার মধ্যে দিয়েও যেতে হয়েছে, যেখানে রাজশাহী থেকে অনেক দূরে আমাকে ডেকে নিয়ে আমন্ত্রণ করে অতিথি বানিয়ে, যেমন ধরেন যশোরে চে গুয়েভারার জন্মদিন উপলক্ষে আয়োজিত বিরাট অনুষ্ঠানে একমাত্র বক্তা হিসেবে আমাকে রেখেছে, কী মনে করে আল্লাহ পাক জানে। তারপরে সেখানে 10 মিনিট কথা বলার আগেই স্থানীয় কমিউনিস্ট পার্টির অত্যন্ত বর্ষীয়ান সম্পাদক নেতা উঠে দাঁড়িয়ে বলেন যে আমরা এসব শুনতে আসিনি এখানে। তাতে আমার আনন্দ বাড়ে, আমি বুঝতে পারি যে কথা এখনও গুরুত্বপূর্ণ, কথা এখনও খুব ভয়ঙ্কর শক্তিশালী। সমস্ত মুখস্থ কথার মধ্যেও সামান্য কয়েকটা কথা অনেক ঝামেলা তৈরি করতে পারে। আমাদের ঝামেলা দরকার, এই নিপাট, নিঃশব্দ, সুন্দর, উন্নয়নশীল এক নায়কত্বের মধ্যে আমাদের কিছু ঝামেলা ঘটানো দরকার। আপনাদেরকে ধন্যবাদ।